As-salamu alayka ya Rasulallah. As-salamu alayka ya Rasulallah. Amar nobi shamotullo naire duniya ummi hoye আমার নবী সমতুল্য নাইরে দুনিয়া মোর নবী আমার নবী সমতুল্য নাইরে দুনিয়ায় উম্মি হয়ে দুনিয়াকে ইলম শেষে হাজার আমার নবীর সমতুল্য নাইরে দুনিয়া আল্লাহ ধরা নবীর সমতুল্য নাই রে দুনিয়ায়। শেষ ছন্দ শুনবেন। এমডি মাইনদিন লিখে আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আমি গাই তারি গুণগান, আমি গাই তারি গুণগান। www.anibas.in